নেকাব সারাও বাদন হতে এক বার দেখাও দিদার তোমার, নেকাব সারাও বাদন হতে এক বার দেখাও দিদার তোমার, প্যারা নবী ফেরা কিগম শাহে না যে দিলে আর, নেকাব সারাও বাদন হতে এক বার দেখাও দিদার তোমার, প্যারা নবী ফেরা কিগম শাহে না যে দিলে আর, আই সাহেবে লাওলাক আই মাহবুবে রাব্বুল জলিল, আই সাহেবে লাওলাক আই মাহবুবে রাব্বুল জলিল, দেওয়ানা আশিককে পানা দাও গো দাও পদে তোমার, নেকাব সারাও বাদন হতে এক বার দেখাও দিদার তোমার, প্যারা নবী ফেরা কি গম শাহে না যে দিলে আর, লাউ গোডা কি প্রিয়তম গোলামে কাছে তোমার, লাউ গোডা কি প্রিয়তম গোলামে কাছে তোমার, ধন্য হই গোখে মাখি ধুলি সোনার মদিনার, নেকাব সারাও বাদন হতে এক বার দেখাও দিদার তোমার, প্যারা নবী ফেরা কি গম শাহে না যে দিলে আর, রোজ হাশরে করব আমি আর জি খুদার দরবারে, রোজ হাশরে করব আমি আর জি খুদার দরবারে, হুর গেল মন চাই না আমি চাই শুধু নবীর দিদার, হুর গেল মন চাই না আমি চাই শুধু নবীর দিদার, নেকাব সারাও বাদন হতে এক বার দেখাও দিদার তোমার, প্যারা নবী ফেরা কি গম শাহে না যে দিলে আর, নেকাব সারাও বাদন হতে এক বার দেখাও দিদার তোমার।